কন্ধে মদিন সরু ধনরে ধনরে মদিন সরি যাও ধনরে তোমুহ অনেই অনেই আহা মো কড়া কড়ে বর কন্ধেই আহা মো কড়া কড়ে বর কন্ধেই পক্ষী পবন মোড়কু দেখি শিকারি মারুচি তীর মাটিরে তা ছাই দেখি এই তো জীবন খেল বাঘ আউ ছেড়ি মেল তো ছড়া বুঝেনি কেহি রাতিটা গলে সকাল মোরাতি পাহু ঘুমেই ঘুমেই আহা মো কড়া কড়ে বর কন্ধেই আহা মো কড়া কড়ে বর কন্ধেই চড়াউছি গোটি